জেগে সকাল গুলো পাশ ফিরে মন আবার শুলো, এবার তোকে আদর চোখে দেখবে সে, দেখবে দামাল প্রেম কি রকম, মন্ত্র ছাড়াই জ্বলেছে হোম, কাঁপছে আলো বাসবে ভালো সব শেষে। উঠছে জেগে সকাল গুলো পাশ ফিরে মন আবার শুলো, এবার তোকে আদর চোখে দেখবে সে, দেখবে দামাল প্রেম কি রকম, মন্ত্র ছাড়াই জ্বলেছে হোম, কাঁপছে আলো বাসবে ভালো সব শেষে। আয় চলে শীতের দুপুর।